সে গোস্তটাও কি হারাম, সে গোস্ত খাওয়াও হারাম। আর যদি আপনি ওলির নাম না নেন, আল্লাহর নাম নিয়ে জবাই করেন, কিন্তু উদ্দেশ্যটা কি? ওলির সন্তুষ্টি উদ্দেশ্য, ওলির সন্তুষ্টি অর্জন, তাহলে সেটাও সে কেন তার জবের মাধ্যমে সন্তুষ্টি কার হওয়া উচিত? আল্লাহর সন্তুষ্টি। আমরা কোরবানি দিই, আমরা কোরবানি দিই কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তবে যে হুজুর মা বাপের নামে কোরবানি দিই, কিন্তু মা বাপের নাম নিয়ে আমরা আসলে কি মা বাপের তরফ থেকে দিই? মা বাপের তরফ থেকে দিই, কিন্তু কার নাম নিয়ে দিই? আল্লাহর নাম নিয়ে দিই, সেটা এরা ঠিক না। তিন নম্বর জবে হল যে আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেব, জবাবটা কার জন্য দেব? আল্লাহর জন্য। কিন্তু দেব কোথায়? অলি সাহেবের মাজারের ধারে, অলি সাহেবের কবরের ধারে যদি আমি জবাবটা করি, কিন্তু উদ্দেশ্যটা কি? আল্লাহ সন্তুষ্টি, তাহলে সেটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কেন না জায়েজ? যেহেতু হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের ধারে পাশে কোন জবেহ নাই, কারণ ইয়াতুনা ইনদাল কবরি বাকরাতান আও শাতান, অথচ ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আতরা ফিল ইসলাম, ইসলামে আতর বলতে কিছু নেই। আতর মানে হচ্ছে কবরের পাশে জবেহ করা, তার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, উনি সন্তুষ্টি কবরে যে আছে তার সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। সুতরাং এরা যদি হারাম হয়, তাহলে ওলির জন্য জবেহ করা, সেখানে কোন খাসি মানত করা, মুরগি মানত করা আরো নাজায়েজ, হারাম এবং শিরিক। যদি আল্লাহ উদ্দেশ্য করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সাবিত বিন জাহাদ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে এক ব্যক্তি মানত করেছিল যে বোয়ানা নামক জায়গাতে উট কোরবানি করবে। সে ব্যক্তি রসুলের কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল, আমি এরকম নজর মেরেছি গোয়ানাতে মুখ কোরবানি দেব, খটকা লেগেছে মনে। আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করছেন ব্যক্তি যে আমি গোয়ানা নামক জায়গাতে উঠ কোরবানি দেব, আপনার রায় কি? রসুল্লাহাম বলেন হালকানা ফিহা ওয়াসানু মিন আওসানিল জাহিলিয়াতি ওয়াল বাত, সেখানে কি জাহিলি যুগের কোন মূর্তি পূজা হতো? সেই জায়গাতে এখান তুমি জবাই করার নজর মেরেছ, নজর তো তুমি তুমি নজর জবাই করো, তুমি নিজের ঘরে করতে পারো, তোমার নিজের পালাতেও করতে পারো, ঘরের বাইরেও করতে পারো, সেখানে কেন বললি? বোয়ারা নামক জায়গায় তুমি জবাই করবে কেন? সেখানে কি কোনো জাহিলি যুগের মূর্তি ছিল? লোকটি বললেন যে না, বা লোকেরা বললো যে না, সেখানে কোনো মূর্তি ছিল না। তারপর আবার জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কি সেই জায়গাতে কি জাহিলি যুগের কোন মেলা লাগতো, কোন উরস হতো, কোন মেলা হতো কি, সম্মিলন হতো কি, সেটা কি কোন মিলন ক্ষেত্র? লোকেরা বলল জি না, সেটা তাও না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউফি বিনাযরি, ঠিক আছে তাহলে তুমি তোমার নজর পালন করো, ফাইনাহু লা ওয়াফা আলি নাযরিন ফি মাসিয়াতিল্লাহ ওয়ালা ফি মা লা ইয়ামলিকু ইবনু আদম, কারণ আল্লাহ নাফরমানি করে যে ব্যক্তি নজর মানে সে নজর পালন করতে হয় না, সে নজর পালন করা হারাম। আপনি দেশে থাকতে নজর মেনেছেন কিংবা আপনার মা নজর মেনেছে যে আমার ছেলে যদি সৌদি আরব যায়, তাহলে আমি বাবা শাহজালালের মাজারে গিয়ে একটা খাসি করব। এখন সৌদি আরব এসে শুনলেন মহাবী দেশে এই শ্রেণীর মাজার কি, এই শ্রেণীর নজর কি? যখন আপনি শুনলেন যে সে, তখন আপনার জন্য ওই নজর পালন করা যায় না যায়? যখন শুনলেন শরীর, তখন সে দেশে জানতেন না, জানতেন না, কিন্তু নজর পালার পর আপনি জানলেন যে এই ধরনের নজর পালন করা শরীর, তখন আপনার সেই নজর পালন করা শরীর অহারাম, আপনি তা মানতে পারেন না। আপনি দেশ এখান থেকে ফিরে গিয়ে দেশে আপনি বাবার মাজারে নজর চড়াবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। সুতরাং যেটা আল্লাহর ইবাদতের নজরটা পালন করতে হবে, কিন্তু হারাম নজর পালনীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি তোমার নজর পালন করো, কারণ সেখানে যখন কোন মেলা নেই, কোন নিয়ম ক্ষেত্র নয়, সেটা সেখানে যখন কোন মূর্তি পূজা হয় না, তখন জবাই করতে পারো। বোঝা গেল কি, যদি কোন মাজার যেখানে কবর পূজা হয় সেখানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা যথেষ্ট করা হারাম। তাহলে অলির সন্তুষ্টির জন্য যদি আমরা কোরবানি করি, বাবা আমাকে যদি এই দাও তাহলে তোমার বাজারে এই দেবো, এই খাসি দেবো, এই মুরগি দেবো, এই শ্রেণী যথেষ্ট করা একদম শ্রেণী ছিল জাহেলিয়া যুগে। নম্বর দুই, কবরকে এত উঁচু করা যায় নয় যার অনুমতি শরীয়তে নেই। কতটুকু অনুমতি আছে উঁচু করা? মাটি থেকে প্লেন জমি থেকে কবরটাকে কত উঁচু করতে হবে? মাত্র এক বিদ্যা বা এক বিগত পরিমাণ, আধা পরিমাণ। এটা হচ্ছে শরীয়তের নিয়ম যে আপনি কবরটাকে মাটি থেকে মাত্র আধা পরিমাণ উঁচু করবেন। কেন? কারণ হচ্ছে যে এই কবর উঁচু রাখলে পরে মানুষ তার দিকে আকৃষ্ট হবে, দৃষ্টি আকর্ষণ করবে কবর। আর কবর থেকে কি শুরু হয়? কবর থেকে শিরিক শুরু হয়। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম শিরিক কার কখন হয়েছিল? নূহ আলাইহিস সালামের জামানাতে পৃথিবী থেকে শুরু হয়েছিল শিরিকটা। কবর থেকে পাঁচটা লোক ছিল বা পাঁচজন লোক ছিলেন যারা নেক লোক নূহ আলাইহিস সালামের যুগে। কি নাম ছিল পাঁচজনের? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর। এগুলো যে আরবি নাম, আমাদের এসব নাম আমাদের পুরো প্রচলিত নয়। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর, এই পাঁচজন বড় বড় ওলি ছিলেন। তারা যখন মারা গেলেন, আবিদ ছিলেন, তারা যখন মারা গেলেন, তাদের স্মরণার্থে তাদেরকে স্মরণ করার জন্য তাদের কবর জিয়ারত করে লাগলো, তাদের কবর জিয়ারত করে লাগলো। তারপরে তাদের কাছে তাদের কবরের কাছে গিয়ে ইবাদত করতে লাগলো, কারণ তাদেরকে স্মরণ করলে তাদের ইবাদত স্মরণ হয়। শয়তান দুষ্মন্ত্র দেয় দেখো এদের খুব ভালো, এদের কবরের কাছে গিয়ে ইবাদত করো, ইবাদত করতে করতে আবার দুষ্মন্ত্র দিল, এইভাবে তো কবর দোয়া কবুল হয়। তারপর আবার দুষ্মন্ত্র দিল যে এখানে বারবার আসে যাওয়ার পর থেকে এদের মূর্তি বানিয়ে তোমাদের মজলিসে বৈঠকখানায় রেখে দাও, তাদেরকে দেখবে আর আল্লাহকে স্মরণ করবে আর ইবাদত করবে, খুব ভালো উদ্দেশ্য। তাই করা হলো, মূর্তি বানানো হলো, তাদের কিন্তু পূজা হতো না। পরবর্তীকালে যখন এই প্রজন্ম শেষ হয়ে গেল, নতুন প্রজন্ম এলো, তাদের মনে শয়তান দুষ্মন্ত্র দিল এইগুলোকে এমনি রাখা আছে, এদের পূজা হতো। তারপর আস্তে আস্তে তাদের স্কুল চড়ানো,